السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে প্রসঙ্গ হলো আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। গত দর্শে আমরা জেনেছিলাম এবং শিখেছিলাম যে আল্লাহর ওয়াস্তে কোন বন্ধু, আল্লাহর ওয়াস্তে কোন ভাই কে সাক্ষাৎ করতে যাওয়ার মর্যাদা মাহাত্ম্য। আজকে শুধু আল্লাহর ওয়াস্তে ভালোবাসা রাখার কি মাহাত্ম্য, কি মর্যাদা, সেই বিষয়ে আমরা কিছু হাদিস থেকে দাস শুনব। মহান আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসলিমদের, মুমিনদের মহব্বত কেমন ছিল, এ কথা আমরা জানি যে সাহাবায়ে কিরাম কি পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং তারা কি পরিমাণে সঙ্গী হিসাবে তার সাথে সাথে থাকতেন। রহমা ও বাইনাহুম, আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর কিন্তু মুমিনদের প্রতি তারা ছিলেন খুবই দয়াশীল, দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাবাওয়া উদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরী অর্থাৎ মদিনাতে বসবাস করত, আনসাররা বিশ্বাস স্থাপন করেছে মানে ঈমান আনয়ন করেছে, তারা মুহাজিরদেরকে ভালোবাসে। মুহাজিরদেরকে ভালো না বাসলে, তারা জায়গা না দিলে আজ ইসলামের গৌরব ফিরে আসত না বা ইসলামের যে ইসলামী রাষ্ট্র কায়েম হতো না। আনসাররা সহযোগিতা করলেন, এমনকি এত সহযোগিতা করলেন যে যার একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে তার ভাইয়ের সঙ্গে, মহাজের ভাইয়ের সঙ্গে বিবাহ পর্যন্ত দিয়েছেন। এ নমুনা আমরা জানি, আমরা শুনেছি। তারা মহাব্বতের যে চরম উত্তম নমুনা পেশ করেছেন মুসলিম হিসাবে, আল্লাহর ওয়াস্তে মহাব্বত, আল্লাহর ওয়াস্তে ভালোবাসার নমুনা পেশ করে গেছেন, সে সম্পর্কে আমাদের কাছে কোনো সন্দেহ নেই। এখন শুনুন কিছু মাহাত্ম্য মর্যাদার কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুম মান কুন্না ফীহি, তিনটে জিনিস যার ভিতরে হবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে তার মাধ্যমে ঈমানের মিষ্টতা পাবে, ঈমানের স্বাদ পাবে। নম্বর এক, আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে অধিক প্রিয় হবে। সব থেকে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহকে, তারপর তার রাসূলকে। যদি আপনি ভালোবাসতে না পারেন তাহলে ঈমানের মিষ্টতা আপনি অনুভব করতে পারবেন না। আর যদি আপনি দেখেন যে আপনি সব কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসছেন, যেখানে ভালোবাসা কম্পেয়ার হবে একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল, অন্যদিকে আপনার কেউ, অন্য কেউ, কোনো মহিলা, কোনো পুরুষ, দুনিয়া, ছেলে মেয়ে ইত্যাদি, যখন দুইজনের মাঝে ওজন হবে, ওজনে কার ভালোবাসা বেশি, কার বেশি হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ওজনে বেশি হবে। যদি আপনার বেশি হয় তাহলে আপনি এমন লোক যে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ আছে এবং আপনি ঈমানের মিষ্টতা পেয়েছেন। অনেকে জিনিস খায় কিন্তু মিষ্টতা পায় না, বলে হুজুর খাচ্ছি কিন্তু কোনো স্বাদ পাই না, বলে না, বলে না, কেন? তার মুখ কি আছে, মুখের অরুচি আছে কিংবা জিভে এমন কোন রোগ হয়েছে যার ফলে সে কোনো জিনিসের স্বাদ পাচ্ছে না। অনেকে নারকেলের খোসাতে চিবা দেয়, চিবায়, কিন্তু নারকেলের ভিতরে যে শ্বাস আছে সে শ্বাসের স্বাদ সে অনুভব করতে পারে না, তার কারণ সে আসল জিনিস সে পৌঁছেনি। যদি আল্লাহ আল্লাহ রসুল মহব্বতে বেশি হয়, সবচেয়ে ভালোবাসা যদি হয়, যেমন আল্লাহ তাআলা বলছেন না, ওয়ামিনান নাস মান ইত্তাখিযু আন্দাযা মিন দুনিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে তারা বেশি ভালোবাসে। তো সুতরাং যদি আপনি আল্লাহ এবং তার রাসূল সবার থেকে বেশি ভালোবাসেন তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। ওয়া ইউহিব্বুল মারউ লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ, আপনি কোন মানুষকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। ওয়াই ইয়াকরাহু ইয়াউদা ফিল কুফরি বাদা আন কাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। কুফরি থেকে তাকে আল্লাহর বাঁচানোর পর পুনরায় তাতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করবে যেমন সে নিজেকে আগুনে নিক্ষিপ্ত করাকে অপছন্দ করে। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে বাঁচিয়েছেন না বাঁচাননি? কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আর যারা ন মুসলিম আল্লাহ তাদেরকে কুফরির ঘরে জন্ম দেওয়ার পরেও হেদায়ত দিয়ে তাকে কুফরি থেকে বাঁচিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। বাঁচানোর পর যদি আমরা নিজে নিজে আবার ফিরে যাই, ওমাই ইয়াতাদির মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মুরতাদ হয়ে মারা যাবে তার কি হবে? সে কাফের, কাফের হয়ে মরবে, আর তার দুনিয়া আখিরাতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মুসলমান, মুসলমান হওয়ার পর আবার কাফের হয়ে যাওয়াটাকে এমন অপছন্দ করব যেমন আগুনে ঝাঁপিয়ে পড়তে অপছন্দ করি। আমরা কি চাইবো কেউ আগুনে পড়তে? না, অসম্ভব, অসম্ভব। আগুনে সামান্য গরম আমরা সহ্য করতে চাই না। সুতরাং আগুনে পড়াকে যেমন আমরা অপছন্দ করি, তেমনি কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করব। যদি আপনার মনে প্রাণে এইরকম থাকে তাহলে জানতে হবে যে আপনার ইমান তাজা এবং আপনি ইমানের নিষ্ঠ স্বাদ পেয়েছেন, আপনি ইমানের নিষ্ঠ স্বাদ পেয়েছেন। যে আসলে ইমানের স্বাদ পাবে সে কোনোদিন সেখান থেকে ফিরে আসবে না, কোনোদিন ফিরবে না। নামাজ অনেকে পড়ে, নামাজের স্বাদ পায় না, ফলে নামাজ পড়ে আর ছাড়ে, নামাজ পড়ে আর ছাড়ে। যে নামাজের স্বাদ পেয়েছে সে কোনোদিন নামাজ ছাড়বে না, কোনো দিন ছাড়বে না। যে জিনিসের মজা পাওয়া যায় সেই জিনিসকে ছাড়া বড় মুশকিল। আবু হুরায়রা থেকে বর্ণিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাব্বতের মানে আল্লাহর আস্তে ভালোবাসার ফজিলত, সাত ব্যক্তি কেয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া পাবে যা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কেয়ামতের দিন সূর্য নিকটবর্তী হবে এবং রৌদ্রের তাপ থাকবে প্রখর রৌদ্র, আর সেই রৌদ্রের ফলে ঘাম হবে। মানুষের ঘামে অনেকে হাঁটু বরাবর, অনেকে কোমর বরাবর, অনেকে বুক বরাবর, অনেকে নাক বরাবর ডুবে থাকবে, তাই না? আর মাটির নিচে ঘাম 70 হাত চুয়ে যাবে, এত ঘাম হবে। সেই ঘামের যে রস যেমন শোষণ হয় মাটির নিচে, 70 হাত চলে যাবে। সেই প্রখর রৌদ্রের দিনে সাত প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেই সাত ব্যক্তিকে কে? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি স্বৈরাচারী নন, যিনি স্বেচ্ছাচারিতা করেন না, যিনি অন্যায় অবিচার করেন না, প্রজাদের মাঝে কোন রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেন না, যিনি সুবিচার করেন, ন্যায়পরায়ণতা করেন, ন্যায়পরায়ণ বাদশাহ। নম্বর দুই, শাহাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, তার যৌবনটা কিসে কাটিয়েছে? আল্লাহর ইবাদতে। এমন যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওরাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আর সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সঙ্গে লটকে থাকে, কিভাবে লটকে থাকে? সবসময় মসজিদের দিকে মন পড়ে থাকে, আজান হলো নামাজ পড়ে বসেই থাকলো, না মসজিদ থেকে যেতে মনে হয় না, মসজিদ থেকে ঘর যেতে ইচ্ছা হয় না। অবশ্য ঘরের সাথে যদি ঝগড়া হয়, বইয়ের সঙ্গে ঝগড়া আছে এবং কোথাও জায়গা নেই, তখন মসজিদে বসছে, সেটা সেটা করতে না। উদ্দেশ্য হলো যে আপনার সব ঠিক আছে কিন্তু তবুও মসজিদের প্রতি আপনার মহাব্বত আছে, মহাব্বত থাকার জন্য মসজিদের সাথে আপনার মনটা লটকে আছে, যেন মসজিদ থেকে ঘর যেতে ইচ্ছা হয় না। আর যদি ঘরে যান তো আবার কান খারাপ থাকে যে আজান কখন হবে, কখন মসজিদে যাব। এমন লোক রাজুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, কাল আরশের নিচে ছায়া পাবে। আর ওই ব্যক্তি রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, এমন ব্যক্তি যে আল্লাহর ওয়াস্তে কারোর সঙ্গে বন্ধুত্ব করে আর ওই বন্ধুত্বের খাতিরে জমা হয়, আর বন্ধুত্বের খাতিরে কি হয়? বিচ্ছিন্ন হয়, মারা যায় আর না হয় বিচ্ছিন্ন। আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব কিসের জন্য? মহাব্বতটা কিসের জন্য, ভালোবাসা কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে অথবা আল্লাহ তাকে ভালোবাসেন এ জানে বলে তার সঙ্গে সে ভালোবাসা স্থাপন করে, আর তার জন্য কাল কেয়ামতের দিনে আরো সে নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন দাহু ইমরাতুন দাহু মানসাবিন জামাল, এমন ব্যক্তি যে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন প্রভাবশালিনী, একজন বংশোচ্চ বংশীয়া এবং সুন্দরী মহিলা, যে ব্যবিচারের জন্য আহ্বান করে কিন্তু সে বলে ফাকালাই মিয়া খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, কোন ভয় না বা সুযোগ হল না তার জন্য না, লোক আছে লোক জানাটানি হবে তার জন্য না, বরং কোনো বাধা নেই, বাধা না থাকা সত্ত্বেও যখন সে বলে আশা ইন্নি আশাফুল্লাহ, সে ব্যক্তি কালকে আমাদের দিনে আরো স্বেচ্ছায় পাবে। ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, আর এমন ব্যক্তি যে সাদকা করে নম্বর ব্যক্তি সে যে সাদকা করার সময় এমন গোপনে করে যে তার ডান হাত যা সাদকা করে বাম হাত পর্যন্ত জানতে পারে না, তেমন এত গোপন করে, প্রকাশ্যে সাদকা দেওয়া যায় না, যায় যায় কিন্তু গোপনে এই জন্য দেয় যাতে করে আল্লাহ ছাড়া আমার এই খবর কেউ না জানে আর আল্লাহর কাছে আমি বদলা নেব। এই উদ্দেশ্যে যখন সে এত গোপন করে, এত গোপন করে যে ডান হাত যা খরচ করে বাম হাতও বুঝতে পারে না, তার মানে খুব গোপনে, এমনকি তার স্ত্রী জানতে পারে না, তার ছেলেমেয়েরা জানতে পারে না। সালাদের কেউ কেউ ছিলেন আল্লাহর জন্য কানতেন, রাত্রে কানতেন, স্ত্রী শুয়ে থাকতো, স্ত্রীও জানতে পারত না যে আমার স্বামী আল্লাহর জন্য কানছে। এই পরবর্তী আর সাত নম্বর লোককে ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান, এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে, তা ফাদাত আইনাহু, তার চোখ দুটি কি হয় পানিপূর্ণ হয়ে যায়, অশ্রুপূর্ণ হয়ে যায়, অশ্রু সজল হয়ে যায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে আল্লাহ জাহান্নামের ভয়ে সে কান্না করে, ফলে সে আর এই গোপনে কান্না, এ হচ্ছে কার জন্য কান্না, গোপনে কান্না আল্লাহর জন্য কান্না। এই সাত ব্যক্তি কাল কিয়ামতের দিনে আরো স্বেচ্ছায় পাবে। আর আমাদের এখানে উদ্দেশ্য কি ছিল, যে আল্লাহর ওয়াস্তে যে ভালোবাসবে সে কিয়ামতের দিনে আল্লাহর আরশে ছায়া পাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওম উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। ওই হাদিসের সমর্থনে এই হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালোবেসেছিল তারা কোথায়, আল্লাহ তাআলা দাগ দিয়ে বলবেন, কোথায় তারা যারা আমার মহিমার জন্য, মানে আমার আমার নিজের আমার জন্য, আমার সত্তার জন্য, আমার মহিমার জন্য, আমার শ্রেষ্ঠত্বের জন্য যারা ভালোবেসেছিল, আপোষে ভালোবাসা স্থাপন করেছিল তারা কোথায়, আজকের দিন আমি তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব, যেদিন আমার আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। ওই হাদিসের সমর্থনে এটা একটা আলাদা হাদিস, বোঝা গেল কি, যারা আপোষে ভালোবাসা স্থাপন করে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য মানে বুঝতে পারছেন, বাচ্চা মেয়ের বাক্কালা আছে, বাক্কালায় মাল সস্তা পাবো বলে বাক্কালা বাচ্চাকে ভালোবাসে, ইন্দ্রাজ ভাই গাড়ির ওখানে গাড়ি সাহস করেন, ওখানে গাড়ির সাহস আমার ভালোভাবে হবে পার পেয়ে যাবো বলে, তাড়াতাড়ি ভালোভাবে পার পেয়ে যাবো বলে তার সঙ্গে আমার ভালোবাসা আছে, সাত্তার ভাইয়ের মাজরা আছে, মাজরা থেকে কিছু ফল ফসল পাবো এই লোভে তার সঙ্গে আমার ভালোবাসা আছে, অমুকজন পাসপোর্ট অফিসে চাকরি করে, তার পাসপোর্ট অফিসে কোনো ব্যাপার কোনো একামার ব্যাপার হলে পরে আমি তার সহযোগিতা পাবো বলে আমি তাকে ভালোবাসি, তাকে খাওয়াই, তাকে দাওয়াত দিয়ে ইত্যাদি, এসব না, দুনিয়ার স্বার্থে আমি ভালোবাসা করি নাই, কিসের স্বার্থে, কেবলমাত্র আল্লাহর স্বার্থে ভালোবাসা করেছি, এই জন্য যে আল্লাহ তাকে ভালোবাসেন অথবা সে আল্লাহকে ভালোবাসে। আবু হুরায়রার আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর কসম ঈমান না আনা পর্যন্ত তোমাদের কেউ জান্নাতে যাবে না। আর সত্যি তা ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, না লা তাদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুমিনা, মুমিন নাফস ছাড়া, ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদের ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না আপোষে সম্প্রীতি ভালোবাসা কায়েম করেছ, আপোষে যদি ভালোবাসা কায়েম না করতে পারো পূর্ণ মুমিনও হবে না। আলা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা, এমন আমলের কথা, এমন কাজের কথা বলে দেবো না, যে কাজ করলে তোমরা আপোষে সম্প্রীতি করতে পারবে, ভালোবাসা করতে পারবে, ভালোবাসা ভালোবাসতে লাগবে, এক অপরকে ভালোবাসতে লাগবে। কি সে কাজ? আফসুস সালাম আবাইনাকুম, আপোষে সালাম প্রচার করো। আপোষে সালাম প্রচার করলে কি হয়? সম্প্রীতি বা বৃদ্ধি হয়, ভালোবাসা লাভ হয়। আপনি যখন সামনে আসবেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি সালামের জবাব দেবো, এতে কি হলো? ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আপনি পাশ দিয়ে পার হয়ে গেলেন, আমিও পাশ দিয়ে পার হলাম না, আপনি সালাম দিলেন না আমি সালাম দিলাম, মাঝখান থেকে কি হলো মনের ভিতরে? দেখ সালাম দিল না, আমি তখন বলবো আমি হুজুর মানুষ, আমাকে সালাম দিল না। আর আপনি হয়তো বলবেন হ্যাঁ হুজুর হয়ে আমাকে সালাম দিল না, দিয়ে মাঝখান থেকে ভালোবাসার জায়গাতে কি হবে? বিদ্বেষ সৃষ্টি হবে, ঘৃণা সৃষ্টি হবে, এক অপরের প্রতি ঘৃণা হবে। এই জন্য সালাম এমন জিনিস, সালাম মানে শান্তি, আর সালাম মানে অভিবাদন, এক অপরকে অভিবাদন জানানো, এই সালাম দিয়ে এক অপরকে স্বাগত জানানো, এতে কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়। আপোষে সালাম প্রচার করো, এমনকি তুমি বাড়িতে যখন যাবে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, মাকে সালাম দাও, ছেলে মেয়েকে সালাম দাও, ছোট বাচ্চাদেরকে সালাম দাও, সালাম সালাম সব জায়গায় সালাম। সালাম দিলে পরে সম্প্রীতি কায়েম হবে, সম্প্রীতি প্রতিষ্ঠা হবে। আর একটা হাদিস আবু হুরায়রা আন্নাহু, এই হাদিসটা আমরা গতদারসে শুনেছি যে এক ব্যক্তি অন্য কোন গ্রামে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হল, আল্লাহ তাআলা তার রাস্তায় ফেরেশতাকে বসিয়ে দিলেন। তারপরে ইন্নাল্লাহ হাদিসে বলা হয়েছে, তাকে হাদিস যে গতবার আপনারা শুনেছেন, যখন সে বলবে যে আমি কেবল সেই ভাইকে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, তখন ফেরেশতা বলবেন যে অন্য কোন স্বার্থে অন্য কোন উদ্দেশ্যে যাচ্ছ কিনা, সে বলবে না এছাড়া আমার অন্য কোন উদ্দেশ্য নেই, আমি তাকে আল্লাহ বাসতে ভালোবাসি। ফেরেশতা তখন বলবে ইন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহাব্বাকতি, তুমি জেনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এই কথা জানাবার জন্য যে তুমি যেমন তোমার ভাইকে আল্লাহ বাসতে ভালোবেসেছ, তেমনি আল্লাহ তোমাকে ভালোবেসেছেন। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে এই খবর যে আল্লাহ তোমাকে, তুমি যেহেতু আল্লাহ বাসতে ভালোবেসেছ সেহেতু আল্লাহ তোমাকে ভালোবাসেন। বোঝা গেল, যদি কেউ আল্লাহ বাসতে ভালোবাসা করতে পারে তাহলে মহান আল্লাহ তাকে ভালোবাসেন। দাদা ইবনে আজিবের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য বলেছেন, আনসার কারা বাদশা, আনসার কারা? শুরুতেই বললাম আনসার হল তারা যারা মদিনাবাসী এবং মহাজের মক্কা থেকে যারা ইজ্জত করে এসেছিলেন তাদেরকে সহযোগিতা, আল্লাহ রসুলকে সহযোগিতা, তাই আনসার, মদিনাবাসীরাই হচ্ছে আনসার। এই আনসারদের ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আনসারকে, আনসারদেরকে তারা ভালোবাসবে যারা মোমেন, মোমেন ছাড়া আনসারদেরকে ভালোবাসবে না। ওয়ালা ইউযিদুহুম ইল্লা মুনাফিক, আর মুনাফিক ছাড়া তাদেরকে কেউ বিদ্বেষ বা ঘৃণা করবে না। আনসারদেরকে যে ভালোবাসে সে মোমেন, আর যে ঘৃণা করে সে মুনাফিক। মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যে আনসারকে ভালোবাসবে আল্লাহ তাকে, আল্লাহ তাকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যে আনসারকে ঘৃণা করবে আল্লাহ তাকে ঘৃণা করবেন। বুখারী মুসলিমের হাদিস। তারপর মুআযের হাদিস বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল কাল্লাহু আযজাল আল মুতাহাবুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা। কি বলেছেন? আমার মর্যাদার ওয়াস্তে যারা আপোষে ভালোবাসা স্থাপন করবে, কে বলছেন? আল্লাহ তাআলা। আমার মর্যাদা আসতে আল্লাহর ওয়াস্তে যে ভালোবাসা স্থাপন করবে তাদের বসার জন্য হবে নূরের মিম্বর, আল্লাহ আকবার, যে সে আসন নয়, কিসের আসন হবে? নূরের আসন, আল্লাহ আকবার, যেহেতু তারা আল্লাহর ওয়াস্তে আপোষে ভালোবাসা সম্প্রীতি কায়েম করেছিল, যা দেখে নবী ও শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবেন, হিংসা করবেন। হ্যাঁ, মানে তাদের বসার জায়গা দেখে, তাদের বসার আসন দেখে নবী এবং শহীদগণ পর্যন্ত হিংসা করবেন, ঈর্ষা করবেন, যে কেমন সুন্দর জায়গা পেয়েছে, ওই জায়গা দিতে আমরা পেতাম, কেমন বড় মর্যাদা যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করে। আবু ইদ্রিস খাওলানি বলছেন, দাখালতু মাসজিদ দামেস্ক, আমি দামেস্কের মসজিদে প্রবেশ করে এক যুবককে দেখতে পেলাম, তার সামনে দাঁতগুলি খুবই চকচকে এবং তার সঙ্গে কিছু লোকও বসে রয়েছে। যখন তারা কোনো বিষয়ে মতভেদ করছে তখন সিদ্ধান্তের জন্য তার দিকে রুজু করছে এবং তার মত গ্রহণ করছে, তার ওস্তাদ, ওস্তাদ মানুষ। সুতরাং আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ইনি কে? আমাকে বলা হলো ইনি হলেন মুআয ইবনে জাবাল সাহাবী, মুআয ইবনে জাবাল। অতঃপর আগামীকাল আমি আগে ভাগে মসজিদে গেলাম, কিন্তু দেখলাম সেই যুবকটি আমার আগেই পৌঁছে গেছেন এবং তাকে নামাজরত অবস্থায় পেলাম। সুতরাং তার নামাজ শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। অতঃপর আমি তার সামনে এসে তাকে সালাম দিলাম, তারপর বললাম আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। কি বললাম? সালাম দাঁড়া তোমরা কুল বললা ইন্নিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন, আহ হুকুকানিল্লাহ, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। তখন তিনি বললেন আ আল্লাহ, মানে আল্লাহর কসম তুমি আমাকে ভালোবাসো? ফাকালা আ আল্লাহ, তো আমি বললাম কি যে হ্যাঁ আমি সত্যি আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। পুনরায় তিনি আবার কসম করালেন, তারপর কসম করে বললেন যে সত্যি তুমি আল্লাহর ওয়াস্তে ভালোবাসো আমাকে? ফা আখাযানি বিহাবওয়াতি রিদাই, তিনি আমার চাদরের আঁচল ধরে আমাকে তার দিকে টানলেন, তারপরে বললেন আবশেদ সুসংবাদ নাও, তুমি সুসংবাদ নাও। ফাইনি সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, তার মানে কি হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়্যা ওয়াল মুতাবাযিলিনা ফিয়্যা। আল্লাহ তাআলা কি বলছেন? আমার সন্তুষ্টি লাভের জন্য যারা পরস্পরের মধ্যে মহব্বত রাখে, একে অপরের সঙ্গে ওঠা বসা করে, বসে একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং একে অপরের জন্য খরচ করে, পয়সা খরচ করে কার জন্য? আল্লাহ মহব্বতে ভালোবাসার জন্য, তাদের জন্য আমার মহব্বত ও ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কার ভালোবাসা? আল্লাহ, আল্লাহ বলছেন তাদের জন্য আমার মহব্বত ও ভালোবাসা অনিবার্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুতরাং এই হল আল্লাহর হাতে ভালোবাসার মর্যাদা। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বার রাজুলু আখাহু ফালিউখবিরহু আন্নাহু ইউহিব্বু। এখানে একটা মানে এরই প্রসঙ্গ, এই প্রসঙ্গেই একটা হুকুম বা বিধান যে যদি আপনি কাউকে আল্লাহর হাতে ভালোবাসেন তো এই ভালোবাসার কথা তাকে আপনি জানিয়ে দেন। যদি আপনি কাউকে আল্লাহর হাতে, কোনো লোককে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসার কথা আপনি তাকে জানিয়ে দেন। কারণ যাকে ভালোবাসলেন সেই যদি আপনার ভালোবাসার কথা জানতে না পারলো তাহলে লাভ হবে না। ভালোবাসার মানেই হলো দুটো পক্ষ, তাই না? হাবিব ও মাহবুব, ভালোবাসাকারী, প্রেমিক ও প্রেমিক। হ্যাঁ, কিন্তু মহিলা হলে, মহিলার কথা না, পুরুষ আর পুরুষ যদি হয় তাহলে পরে তাকে জানিয়ে দেবে ভাই আমি তোমাকে আল্লাহর হাতে ভালোবাসি। না রিয়া না, আপসে দুজন থেকে অন্য কেউ নাই। তখন বলবে ইন্নি ইউহিব্বুকা ফিল্লাহ, তখন তার উত্তরে সে বলবে আহাব্বাকা আল্লাযী আহাব্বাতানি ফিহি। যখন আপনাকে এসে কে বলবে ভাই আমি আপনাকে আল্লাহর হাতে ভালোবাসি, তখন কি বলতে হয়? আহাব্বাকা আল্লাযী আহাব্বাতানি ফিহি, তার মানে সেই আল্লাহ আপনাকে ভালোবাসুন যার হাতে আপনি আমাকে ভালোবাসেন। এই কথা তাকে আপসে এক অপরকে জানাজানি করবে, জানিয়ে দেবে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলেছেন ইয়া মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার, কসম দিয়ে বলছেন মুআয আমি তোমাকে ভালোবাসি। সুম্মা উসিকা ইয়া মুআয, তারপর আমি তোমাকে ওসিয়ত করছি। বোঝা গেল কি যে কোনো ভালোবাসার লোককে তার হাত ধরে ভালোবাসার কথা জানিয়ে ওসিয়ত করতে হয়। কাউ কাউ ত্রুটি দেখলেন, ভুল দেখলেন, কিংবা কোন একটা উপদেশ দেবেন, তার হাত ধরুন আমি তোমাকে ভালোবাসি ভাই, তোমার জন্য আমি এটা কাছি, আমি তোমাকে ভালোবাসি। তেমনি আল্লাহ মুআযকে বললেন যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নির্দেশ দিতে চাই, ওসিয়ত করতে চাই। কি ওসিয়ত? সেটা লা তাদআন্নাতি দুবুরে কুল্লি সালাতিন তাকুল, তুমি প্রত্যেক নামাজের শেষাংশে বলবে এই দোয়াটা বলবে। প্রত্যেক নামাজের শেষাংশে মানে সালাম ফেরার আগে এই দোয়াটা বলবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। খুব সুন্দর একটা দোয়া। এই দোয়া ভালোবাসার মানে হাওয়ালা দিয়ে একটা খাস ওসিয়ত করে মুয়াজকে বললেন, তুমি প্রত্যেক নামাজের শেষাংশে এই দোয়াটা বলবে যে হে আল্লাহ, তোমার জিকির করা, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো, তোমার জিকির করার জন্য আমাকে সাহায্য করো, তোমার শুকুর করার জন্য আমাকে সাহায্য করো, আর তোমার ভালো ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো। ইবাদত তো করা হয় অনেক সময় ভালো হয় না, এই জন্য ভালো ইবাদত যাতে করতে পারি তার জন্য আমাকে সাহায্য করো। যেহেতু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যতই ইবাদত করুন, যা করুন করুন, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া সেটা পরিপূর্ণ হতে পারে না, আল্লাহর সাহায্য ছাড়া সেটা ভালো হতে পারে না। এই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ওসিয়ত করে মুয়াজকে বললেন, তুমি নামাজের শেষে আল্লাহর কাছে চেয়ে নিও যেন তুমি আল্লাহর ভালো ইবাদত করতে পারো, ভালো শুকর করতে পারো, ভালো জিকির করতে পারো। অন্য একটা দিকে শেষাংশে মানে সালাত ফরজের আগে যে সময় মাগরিবের সময় না না না, আপনি আরবি ভাষাতে এই সমস্ত দোয়া যেগুলো দোয়া মাসুরা আছে পড়বেন। অন্য হাদিসে ان رجل كان عند النبي صلى الله عليه وسلم فمر رجل به فقال يا رسول الله اني لا احب هذا رسول الله صلى الله عليه وسلم কাছে ابو বসে ছিল, তারপরে এক লোক পার হয়ে গেল, তখন এই লোকটা আল্লাহর রাসূলকে বললেন যে আমি এই লোকটাকে ভালোবাসি। এটা ওই আগেকার হাদিসের সাথে সম্পৃক্ত হাদিসগুলো যদি একসঙ্গে বেশ কাছাকাছি করে উল্লেখ করা হতো খুব ভালো হতো, কিন্তু এইভাবে এই তারতেমে বয়ে এসেছে সেই জন্য মানে কেটে কেটে বলতে হচ্ছে কোন কোন সম্পৃক্ত, যাকে বলা হলো যে ব্যক্তি অপরকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে যায়, এর সাথে সম্পৃক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন যে আমি একে ভালোবাসি, ফাতালাল্লাহু নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, হা আলাম তাহু, তুমি কাউকে জানিয়েছো যে তুমি তাকে ভালোবাসো? কাল আল্লাহ, সে বলল না আমি জানাইনি। কাল আলিম হু, তুমি ওকে জানিয়ে দাও। পালা যে কাহু, তখন তার পেছনে পেছনে গেল, পাতালা ইন্নি ইউহিব্বু কাফিল্লাহ, সে বলল আমি তোমাকে আল্লাহর বাদে ভালোবাসি। ও তখন জবাবে বলল, ও আহাব্বা কাল্লাযী আহাবতানি লাহ, সেই আল্লাহ তোমাকে ভালোবাসুন যার বাস্তে তুমি আমাকে ভালোবেসেছ। এই হচ্ছে মানে নিয়ম বিধান যে ভালোবাসা কাউকে ভালোবাসা তাকে জানিয়ে দিতে হয়, এবং জানানোর সাথে সাথে তাকে কি জবাব কি বলতে হয় তারই বিধান। এই হলো আজকে ভালোবাসার বিধান, আল্লাহর ওয়াস্তে ভালোবাসার বিধান, আল্লাহর ওয়াস্তে ভালোবাসার মর্যাদা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর ওয়াস্তে এক অপরকে ভালোবাসতে পারি, আর ভালোবাসা লাভে সম্প্রীতি লাভে সম্প্রীতি লাভ করে আমরা ঈমান আনতে পারি, ঈমানে আমরা বেহেশতে যেতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।